Book 2 59 59 في مكتب البريد ডাকঘরে أين يوجد أقرب مكتب بريد؟ সবথেকে কাছের ডাকঘরটি কোথায়? সবথেকে কাছের ডাকঘরটি কোথায়? هل المسافة بعيدة عن أقرب مكتب بريد؟ ডাকঘরটি কি এখান থেকে অনেক দূরে? ডাকঘরটি কি এখান থেকে অনেক দূরে? أين يوجد أقرب صندوق بريد؟ সব থেকে কাছাকাছি ডাকবাক্স কোথায়? সব থেকে কাছাকাছি ডাকবাক্স কোথায়? احتاج لبعض طوابع البريد. আমার কিছু ডাক টিকিট চাই। لأجل بطاقة ورسالة. একটা কার্ড এবং একটা চিঠির জন্য। একটা কার্ড এবং একটা চিঠির জন্য। كم أجرة البريد إلى أمريكا؟ আমেরিকার জন্য ডাক শুল্ক কত? আমেরিকার জন্য ডাক শুল্ক কত? كم وزن الطرد؟ প্যাকেটের ওজন কত? প্যাকেটের ওজন কত? هل يمكنني أرسلها بالبريد الجوي؟ আমি কি এটা হাওয়াই ডাকের মাধ্যমে পাঠাতে পারি? كم يحتاج الوقت حتى يصل؟ এটা এখানে পৌঁছাতে কত সময় লাগবে? এটা ওখানে পৌঁছাতে কত সময় লাগবে? أين يمكنني أن أتصل بالتليفون؟ আমি কোথা থেকে ফোন করতে পারি? أين توجد أقرب كابينة تليفون؟ সবথেকে কাছের টেলিফোন বুথ কোথায়? সবথেকে কাছের টেলিফোন বুথ কোথায়? هل عندكم بطاقات تليفون؟ আপনার কাছে কলিং কার্ড আছে কি? আপনার কাছে কলিং কার্ড আছে কি? هل عندكم دليل تليفون؟ আপনার কাছে টেলিফোন ডাইরেক্টরি আছে কি? আপনার কাছে টেলিফোন ডাইরেক্টরি আছে কি? هل تعرف مفتاح النمسا؟ আপনি অস্ট্রিয়ার এরিয়া কোড জানেন? لحظة سأبحث عنه. এক মিনিট, আমি দেখছি। الخط مشغول باستمرار. লাইনটা সব সময় ব্যস্ত থাকে। أي رقم الذي اتصلت به؟ আপনি কোন নাম্বার ডায়াল করেছেন? يجب أولا أن تضغط الصفر. আপনাকে প্রথমে একটা শূন্য ডায়াল করতে হবে। আপনাকে প্রথমে একটা শূন্য ডায়াল করতে হবে।